যারা যার ভোগ করে না, যার ভোগ করা যায় না, জায়েজ জায়েজ কিন্তু করে না। হুজুর আমার মাথাটা ব্যথা করে ছেড়ে দেন, হুজুর আমার এখানে ব্যথা করে ছেড়ে দেন, হুজুর আমার উল্টো জ্বর আসছে ঝেড়ে দেন। কোন কোন মানুষের অভ্যেসই হলো ঝাড় ভক্ত দূরের কথা তাবিজ, পুরো জ্বর আসছে, সর্দি লেগেছে, এ ওই ছেলে শিশুতে দুধ তুল, দুধ তোলা তো এমনিতে কেউ খায় তাই না, বাস দুধ তুলছে যাও হুজুরের কাছে তাবিজ নিয়ে এসো, তাবিজের ওপর ভরসা না, তাবিজ না, ঝাড় ফুঁক ঝাড় ফুঁক জায়েজ, আর তাবিজ তো শিরিক, ঝাড় ফুঁক জায়েজ শিরিক বললাম কিন্তু কোরআনের তাবিজ শিরিক নয়, তবু না জায়েজ তাই না। তো ঝাড় ফুঁক জায়েজ হওয়া সত্ত্বেও তারা ঝাড় ফুঁক করে না, করে না, ঝাড় ফুঁক করেও না, করা হয় না। অথচ আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না, তাকে ঝাড়ফুঁক করা হয়েছে, ফেরেশতারা ঝাড়ফুঁক করেছেন তাই না। তবুও ঝাড়ফুঁক করে না এবং করায় না, এর বড় ফজিলত। নম্বর দুই, ওয়ালায়াতা তাইয়ারুন, কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে না। অশুভ লক্ষণ বলে মানে কেন, কি ব্যাপার? সাধারণত হ্যাঁ, আপনি রাস্তা থেকে যাচ্ছেন, ডাইনোসর মায়ে গেল কি বলে, আরে নোকসান হবে। হ্যাঁ, আপনার বাম চোখটা লাফাচ্ছে কি বলে, নোকসান হবে। ঘরের চালে কাক ডাকছে লোকে কি বলে, দুধের ভাতে খা কে হবে, কেউ কিছু মরবে। কুকুর ডাকছে রাত্রে গভীর করুণ স্বরে কুকুর ডাক না, হুকরে লম্বা করে কুকুর ডাকে, এই কুকুর ডাক শুনে মহিলারা কি মনে করে, বিপদ আসছে, কলের আসবে না হয়তো কোন মহামারী প্লেগ কিংবা মৃত্যু, কেউ মরবে ইত্যাদি ইত্যাদি। অশুভ লক্ষণ বলে মানে না, জানে না, তারা মনে করে না যে এটা হচ্ছে অশুভ। কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে, এখানে বহু কিছু আছে যে মানুষ অশুভ লক্ষণ বলে মানে তাই না, এরা কিন্তু কোন কিছুকে অশুভ লক্ষণ বলে মানে না তাই না। আপনি ঘর থেকে বেরিয়ে গেলেন, যাচ্ছেন এক চাকরিতে, চাকরির সফল হবো, আমি এটা সফল হবো, আল্লাহ দেয় তো আমার ব্যবসায় লাভ হবে, আর না দেয় তো হবে না। এ খালি হাড়ি কি বলে, কালি হাড়ি আর খালি কলসি, হ্যাঁ, তার মাস্ট হয়ে গেল, কেউ পিছু ডাকলো, তারপর কাক ডাকলো, এসব সব সাথ কি দুনিয়া ঘটনা ঘটনের সাথে, এসব তো কোনো সাথ নাই। সুতরাং এই তিনটে গুণের যারা যাদের মধ্যে থাকবে তারা যাবে বিনা হিসাবে বিনা আজাবে বেহেশত। এক সাহাবি উক্কা সাহাবিন মেহসান নামক এক সাহাবি সেখানে ছিলেন, চট করে শুনেই বললেন যে রাসূল আল্লাহ, আল্লাহ কাছে দোয়া করুন না আমি ওই দলের সামিল হতে পারি, আমি যেন ওই দলের একজন হতে পারি ইয়া রাসূল আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, বলে আনতা মিনহুম, খালাস তুমি ওদের দলভুক্ত। তখন আরেকজন সাহাবি প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তিনিও বলছিলেন যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ওই দলে সামিল করে নেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকা বিহা উক্কাসা, এর মধ্যে ফার্স্ট হয়ে গেছে উক্কাসা, সুতরাং বারবার চান্স আসে না, উক্কাসা এ ব্যাপারে ফার্স্ট হয়ে গেছে। মোট কথা হলো কি, যে যারা আল্লাহর উপরে ভরসা করে, পরিপূর্ণ ভরসা রাখে এবং সম্পূর্ণ ভরসা রাখে, তারা বিনা হিসাবে বিনা আজাবে বেহেশতে যাবে। এবার আগেই বলা হলো আমরা ভরসা করব ডাক্তারের ওষুধ খাবো, তারপরে আল্লাহর উপর ভরসা করব। আগেই বলা হলো উঠ বান্ধব, তারপরে আল্লাহর উপর ভরসা করবো, এ নয় যে চিকিৎসা না করে আল্লাহর উপর ভরসা করবো, ঠিক কি না। চিকিৎসা করতে হবে, চিকিৎসার অনুমতি আছে, কিন্তু এখানে ঝাড়ফুঁকের অনুমতি থাকলেও এক শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে। বুড়িকে কি বলা হয়েছিল, বুড়িকে বলা হয়েছিল বুড়ি দেখো তুমি যদি চাও তোমার জন্য দোয়া করবো, তোমার মৃগী রোগ ওই যে হ্যাঁ মূর্ছা যাওয়ার রোগ ভালো হয়ে যাবে।

একা হলে হাসবি আল্লাহ মদদ কাতা, হাসব যদি আপনার পরিবারের সমস্ত লোককে আপনি বলতে চান তাহলে কি বলতে হবে? হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। আবু হুরায়রা হাদিস, তিনি বলছেন يدخلوا الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير জান্নাতে এমন কিছু লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো, তার মানে ওরা পাখির জান, তার মানে কি নেহাত দুর্বল মানুষ, আর বেশিরভাগ দুর্বল মানুষরাই কোথায় যাবে? জান্নাতে যাবে। দুর্বল মানুষ, ধর্মাল নেই, মিসকিন অন্তর, খুব দুর্বল, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ নিকটের অর্থ হল এই যে তারা পাখির মতো আল্লাহর উপর নির্ভরশীল হবে, তাদের অন্ত পাখির মতো মানে হচ্ছে যে তাদের তারা পাখির মতো আল্লাহর উপর নির্ভরশীল হবে। আর কারো মতে অর্থ হল যে তাদের অন্ত দুর্বল বা নরম হবে, কম নরম মানুষ, আর বিনয়ী মানুষরা, নরম মানুষরা, দুর্বল মানুষরা বেশিরভাগ জান্নাতে যাবে। যে পাখির মতো অর্থ কি বুঝো? যদি পাখির মতো মন বা পাখির মতো ভরসা করার অর্থ কি বুঝো? সকালবেলায় হাদিসে আছে, আচ্ছা অসম্ভবত সামনে আসবে যে লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহ হাসবা তাওয়াক্কুলে লারুযিকতুম কামা তুরযাকুত তায়রু। তোমরা যদি সত্যপক্ষে আল্লাহর উপরে ভরসা রাখো, যথার্থভাবে আল্লাহর উপরে ভরসা রাখো, তোমাদেরকে রুজি দান করা হবে যেমন পাখিকে রুজি দান করা হয়, সে সকালবেলায় খালি পেটে বাসায় বসে থাকে এবং সন্ধ্যাবেলায় তার পেটটা ফুল হয়ে যায়। তাই বলা হয়েছে, কি বলা হয়েছে? সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ভর পেটে বাসায় ফিরে আসে। এই হলো পাখির ভরসা। পাখির ভরসা এই নয় যে খালি পেটে বাসা থেকে বসে থাকবো, আল্লাহ রুজি দিলে হা করলে চলে আসবে, না না না, বের হয়ে যায়, বের হয়, অনুসন্ধান করে, খোঁজাখুঁজি করে এবং সে রুজি পায়, তারপরে সন্ধ্যাবেলায় ভর পেটে এসে বাসায় আশ্রয় নেয়। এ হল কি? পাখির মতো ভরসা। মানুষকে এইরকমই ভরসা করা উচিত। মানুষকে আল্লাহর উপর ভরসা করতে কি হবে? নিজে মেহনত করতে হবে। আল্লাহ তাআলা বলেননি যে তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, খানকায় বসে থাকো কিংবা মসজিদে বসে থাকো, টুপি লাগিয়ে মসজিদে তসবি করো, না না না, নামাজ পড়ে শুধু বসে থাকো, সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ করো, না না, তার বলে কি বলে? ফাইদা কদিয়াতি সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়া তাবু মিন ফাদলিল্লাহ। তবে হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ কাসীরা, যখন নামাজ শেষ হয়ে যাবে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, জমিনের মুখে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আল্লাহর রুজি অনুসন্ধান করো। তবে হ্যাঁ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, কারণ রুজির চাবিকাঠি কার কাছে? যতই চাও, যত বড়ই ব্যবসা হোক আর যত বড়ই চাকরি হোক, খবরদার চাকরির উপরে ভরসা করো না। চাকরির মায়া আর মেঘের ছায়া আকাশে কাল নেই, তাই না? হঠাৎ করে কাল খোঁজ লেগে গেল, এমন একটা কাজ হয়ে গেল যে সরকার তোমাকে চাকরি থেকে বাদ করে দিল, হতে পারে? মেঘের ছায়া, বিশেষ করে আমাদের মতো লোকদের বিদেশি চাকরি, এ মেঘের ছায়া, হঠাৎ করে কাল যে কি হবে বলাই যায়, নতুন নতুন আইন, নতুন নতুন কত রকমের। সুতরাং এর উপর ভরসা নেই, ভরসা করতে হলে কাগজ করতে হবে রুজির জন্য, আল্লাহর উপরে ভরসা করতে হবে। জমির চাষ, আপনার জমি আছে 50-80 বিঘে জমি আছে, সে জমির উপর ভরসা, জমির উপর ভরসা হলে হবে? আসমান কোথায় রুজি আছে আমাদের? মাটিতে নেই, জমিতে রুজি নেই, আকাশে রুজি আছে। আকাশ রুজি আছে আমার কাছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ তালা আকাশের সঙ্গে সম্পৃক্ত করেছেন রুজিকে। রুজি কোথায় আছে? আসমানে আছে। কেন? আসমানের দুটো দুটো দুটো জিনিস রুজি সৃষ্টি করে আল্লাহ তাআলা, কারণ দিয়ে আল্লাহ তাআলা কারণ সাহায্যে রুজিতে পাঠিয়ে দেন। আকাশে আসমানে এমন দুটো জিনিস আছে তোমরা জানো যে সেই দুটো যদি না হলে তোমাদের রুজি হবে না, উৎপাদন হবে না। কি? প্রথম হচ্ছে সূর্য, আর সূর্যই হলো মেন, সূর্যের জন্যই মেঘ হয়। সূর্য যদি না থাকতো মেঘ হতো? পানি সূর্যের তাপে পানি কি হয়? বাষ্প হয়। সেই বাষ্প আকাশে উড়ে গিয়ে মেঘ হয়, সেই মেঘ উড়িয়ে এসে তোমাদেরকে বৃষ্টি দান করে, তারপর বীজ অঙ্কুরিত হয়, আর বীজ অঙ্কুরিত কে করে? আবারাই তুম্মা তাহরুসুন আআনতুম তাযরাউনহু আম নাহনু যারিউন। দেখছো তোমাদের চাষ করছো, পাগলের মতো বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছ, চাষ কি তোমরা করো না আমরা আমি করি? চাষ তোমরা করো না আমি করি? আমি চাষ করি। আফারাই তুমুল মা আল্লাহ দিতা শুরাবুন, যে পানি তোমরা খাচ্ছ, এই পানি দেখেছ? আন্তুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে তোমরাই বর্ষণ করেছো না আমি করি? হায় হায় হায়। আফারাই তুমুল মা আল্লাহ দি তুরুন, যে আগুন তোমরা জ্বালাচ্ছ, আরে আগুন না জ্বালালে কি হতো? কত কি থেকে বঞ্চিত হতে আগুন। এই আগুন সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা আমি জানি। সুতরাং ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। তবে হ্যাঁ, কাজ করে দিতে হবে, কাজ করো, আর তার সাথে আল্লাহর উপরে ভরসা করো। এবারে অন্য এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে নাজদের, নাজদ কাকে বলে? নাজদ কাকে বলে? নাজদ হচ্ছে দুই প্রকার, দুই দুই অঞ্চলকে নাজদ বলা হয়। নাজদ হচ্ছে উঁচু জায়গা, দেখেছেন আলগাছ থেকে উঠে আসতে আমাদের রিয়াদ এরিয়াতে কত উঁচু পাহাড়টা দেখছেন? গাড়িতে নিচে থেকে তাকিয়ে মনে হচ্ছে প্লেনের উপর বসে আছে, এত নিচু জায়গা। উঁচু জায়গাকে নাজদ বলা হয়, উঁচু এলাকাকে নাজদ বলা হয়। মক্কা মদিনার তুলনায় এই রিয়াদ এরিয়া উঁচুতে বলে একে কি বলা হয়? নাজদ। এই জন্য আব্দুল ওয়াহাব নাজদি বলে না, নাজদি। এই নাজদ থেকে আর একটা নাজদ আছে ইরাকে, ইরাকের নাজদ। আল্লাহ নবী